ইহকালের শান্তি ও পরকালের মুক্তি যদি কামনা করো তাহলে কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার শপথ নাও। শয়তানের রাজ্যের সিংহদ্বারে আঘাত হানো, তাওহীদের তীক্ষ্ণধার তলোয়ার দিয়ে সমাজ থেকে শিরক ও বিদাতের কালো ছায়া মুছে ফেলে সুন্নার মশাল জ্বালিয়ে দ্রুত চলে এসো সিরাতে মুস্তাকিমে, সে পথ যে চলে গেছে জান্নাতের দিকে। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। বিশ্ব শান্তির নিশ্চয়তা শুধু এ পথে, সকল কিছুর হক সমাধান পাবে এখানেতে। বিশ্ব শান্তির নিশ্চয়তা শুধু এ পথে, সকল কিছুর হক সমাধান পাবে এখানেতে। চাইলে কিছু এ পথে চাও আল্লাহর দরবারে, তারেই শুধু সিজদা কর চাও রে ক্ষমা তারে, ওরে রিজিক দাতা তারে জানো তারি পথে চলো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো। কালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। আকরে ধরো এ দুটিরে কভু ছেড়ো না রে, সরল পথে থাকবে কায়েম ভ্রষ্ট হবে না রে। আকরে ধরো এ দুটিরে কভু ছেড়ো না রে, সরল পথে থাকবে কায়েম ভ্রষ্ট হবে না রে। মানব সৃষ্টি যে কোনো পথ সবই যে ভ্রষ্টতা, দিনের নামেই হোক অথবা হোক না নাস্তিকতা। হেতা নাই পুণ্য নাই শান্তি কোনই, শুধুই আধার কালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। কেনা জানে শয়তান পাপীর বন্দেগীর সমাচার, একটি হুকুম শিকারে সব হলো সারখার, হায়রে সব হলো সারখার। কেনা জানে শয়তান পাপীর বন্দেগীর সমাচার, একটি হুকুম শিকারে সব হলো সারখার, হায়রে সব হলো সারখার। গাউস কুতুব পীর ওলিয়ার মাজহাবের দুহাই, অস্বীকার কর নিত্য হুকুম একবার ভাবনায়, ওরে কিবা জবাব দিবে সেদিন ফল কি পাবি বলো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো। ইহকালে পরকালে চাও যদি ভালো রে মুমিন ভাই, কোরআন ও হাদিসের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো।